ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জামাল গাজী ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, যে সমস্ত পশু পাখির গোশত খাওয়া হালাল, ওই সমস্ত পশু পাখির পেশা পায়খানা সম্পর্কে ইসলাম কি বলেছে? জি জামাল গাজী ভাই, যে সমস্ত পশু পাখির গোশত খাওয়া হালাল, ওই সমস্ত পশু পাখির পেশা পায়খানা এগুলো পবিত্র, এই পবিত্র এর অর্থ কি? অনেকেই হয়তো বুঝতে ভুল করেন। জি, যে সমস্ত পশু পাখির গোশত খাওয়া হালাল, ওই সমস্ত পশু পাখির পেশা পায়খানা পবিত্র, এর মানে হলো কাপড়ে যদি ওই সমস্ত পশু পাখির পায়খানা বা পেশাব লাগে, তাহলে পেশাব পায়খানা হালকাভাবে সরিয়ে দিলেই চলবে, ওইগুলো যদি কিছু লেগেও থাকে তাহলে তাতে নামাজ পড়া যায় যাচ্ছে, কাপড় নাপাক হয়ে যায় না। এটি হলে উদ্দেশ্য, এটি হচ্ছে উদ্দেশ্য। কিন্তু অনেক ভাই মনে করেন যে এটা খাওয়া বা পান করা হালাল এরকম মনে করে, এটা কিন্তু ঠিক নয়। এবং অনেকেই মনে করে এই পেশাব পায়খানা যদি প্রচুর পরিমাণে কাপড়ে লেগে থাকে তাহলে না ধুয়েই নামাজ পড়া যাবে, এরকমই অনেকে মনে করে থাকেন, এটা কিন্তু ঠিক নয়, এটা মারাত্মক ভুল। আল্লাহ তাআলা বলেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, এটি হচ্ছে ইসলামের কথা। কিন্তু গৃহপালিত পশু, গৃহপালিত পাখি, এগুলোর সাথে যেহেতু আমরা ওতপ্রোতভাবে জড়িত, এগুলোর সাথে যেহেতু আমরা সবসময় থাকি, সুতরাং এগুলোর কোনো পেশাবের ছিটা বা পায়খানার অংশ যদি লেগে যায় কাপড়ে, সেই কাপড় নিয়ে নামাজ পড়া যায় যাচ্ছে। শরীরে লেগে গেলে গোসল করতে হবে না, সেটা জন্য গোসল নেই, এটা সহকারে নামাজ পড়া যাবে, অজু ভঙ্গ হবে না, এটি হচ্ছে কথা। সেই সঙ্গে আরও জেনে রাখা আবশ্যক যে যে সমস্ত পশু পাখির গোশত খাওয়া হালাল, ওইগুলোর পেশাব পায়খানার মধ্যে যদি চিকিৎসা থাকে এবং চিকিৎসা স্বরূপ ব্যবহার করা যায় আছে, কোনো ডাক্তার যদি বলে, অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে এই রোগের চিকিৎসা হচ্ছে উটের পেশাবের মধ্যে বা গরুর পেশাবের মধ্যে, তাহলে সীমিত আকারে সেটা ব্যবহার করা যাবে, ডাক্তার যেভাবে পরামর্শ দেবে সেভাবে ব্যবহার করা যায় আছে, এটা হচ্ছে পাক বা পবিত্র হওয়ার অর্থ। কিন্তু এটি নয় যে প্রচুর পরিমাণে গোবর পায়খানা পেশাব লাগিয়ে আপনি নামাজ পড়বেন, তা কিন্তু উদ্দেশ্য নয়, এতে তো গন্ধ সৃষ্টি হবে। মসজিদে নামাজে গন্ধযুক্ত শরীর, গন্ধযুক্ত কাপড় নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। সুতরাং ইসলামের, ইসলাম সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। গৃহপালিত পশু পাখির গোশত যেহেতু হালাল, সুতরাং এগুলোর পেশাব থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা যেহেতু অসম্ভব, কষ্টকর, তাই ইসলামে অনুমতি দিয়েছে যে এগুলোর পেশাব পায়খানা যদি শরীরে লাগে, গোবর যদি শরীরে লাগে, পেশাব যদি শরীরে লাগে, তাহলে শরীর নাপাক হবে না, কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। তবে বেশি পরিমাণে লাগলে তা তো অবশ্যই দ্রুত করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। ধন্যবাদ জামাল গাজী ভাই, আসসালামু আলাইকুম।